بسم الله الرحمن الرحيم كتاب الصلاة الترغيب والترهيب থেকে আওয়ানের অধ্যায় এবং তার ফজিলত সম্পর্কে আলোচনা হবে অর্থাৎ কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করা হবে আওয়ানের ফজিলত অনেক কিন্তু অনেক সময় দেখা যায় আজান দিতেও মানুষের মনে উৎসাহ নাই যত দিন যাচ্ছে তত ঈমান কমজোর হচ্ছে পূর্বেকার লোকজনকে আমরা ছোটবেলায় দেখেছি মুরব্বিয়ান অথবা যুবকেরা আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করত আগের তুলনায় অনেক কম আর সৌদির তো পাওয়াই যেত আল্লাহ সৌদির কি অবস্থা আজান এখনো বাংলাদেশে অনেক গ্রামে গঞ্জে পাওয়া যায় কিন্তু সর্বত্র না হাদিসটি প্রথম যে হাদিস তা হচ্ছে বুখারী এবং মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا الله رسول صلى الله عليه وسلم বলেন লোকজন যদি জানত আজানের ফজিলত কতটুকু মর্যাদা প্রথম কাতারের ফজিলত কতটুকু দুটি জিনিস আজানের মর্যাদা কতটুকু প্রথম কাতারের মর্যাদা কতটুকু তারপরে আজান দেওয়ার সুযোগ পেত না প্রথম কাতারে দেওয়ার সুযোগ পেত না ثم لم يجدوا الا ان يستهموا عليه তবে এক পদ্ধতিতে লটারি দিয়ে মানে মানুষ যদি জানত লটারি না দিলে আজানের সুযোগ পাওয়া যাবে না আজান দেওয়ার প্রথম কাতারে যাওয়ার সুযোগ পাওয়া যাবে না তাহলে মানুষ লটারি দিয়ে হলেও আজান দেওয়ার চেষ্টা করত প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করত ولو يعلمون ما في التهجير আর যদি জানতো তাড়াতাড়ি করে গেলে মসজিদে কতটুকু সওয়াব তাহলে আগে বাগে যাওয়ার চেষ্টা করত আর দেখো ভলিউম আছে তুমি ভলিউম দিচ্ছ না ছবি না ভলিউম আচ্ছা ولو يعلمون ما في التهجير لاستبقوا اليه যদি মানুষ জানতো প্রথম কাতারে যাওয়ার কতটুকু ফজিলত অথবা আগে যাওয়ার কতটুকু ফজিলত মসজিদে তাহলে আগে ভাগে যেত আর আমাদের অবস্থা আমরা একদম একামত হলে আরেকটা কথা এখানে একামত হয় নাই কি এই মাইকে একামত দিয়েও তারা লোকজনকে পিছনে থাকার একটা ব্যবস্থা করেছে হয়তো বলবে তবুও ভালো ওইটা হতে পারে আর না আজান দেওয়া হবে একামত তো আর মাইকে দেওয়ার কথা না আজান দেওয়া হয় উঁচু স্থানে আর একামত যারা উপস্থিত ওদের জন্য এটি হচ্ছে আসল। আমরা উভয়টাই মাইকি, এখন মানুষ আদান শুনেও আসে না মসজিদে, বলছে কামত হবে তারপর আসব। সব কাজ এদের এদের যে উত্তম তা বলা যায় না। এলাইনে বাংলাদেশ এক নম্বর, একামত মাইকে দেয়া নাই, অথবা মাইক যদি হয় শুধু ভিতরের জন্য সেটা আরেক কথা, বাইরের মাইক কেন দিবে? আজান শুনে মানুষ মসজিদে আসবে, একামত দে, একামত যারা উপস্থিত মানে সালাতের একামত হয়ে গেছে, এখন সালাত আদায়, এই মানে হল। ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا মানুষ যদি জানতো এশা আর সুবহের সালাতের মর্যাদা কতটুকু, কতটুকু ফজিলত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এই দুই সালাতে তারা আসার চেষ্টা করত। আর এশার সালাত আর সুবহের সালাত, সুবহ বলতে কি ফজরের সালাত, এই দুই সালাত মুনাফিকদের জন্য খুব কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী দুটি নামাজ একটা হলো এশার সালাত আর আরেকটা হলো ফজরের সালাত। সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, আর যদি তারা জানত এই হাদিসে, ওই হাদিসও আছে, এই দুই সালাতের ফজিলত কতটুকু, তাহলে হামাগুড়ি দিয়া হলো, হামাগুড়ি পর্যন্ত বাচ্চারা যে একদম শুরুতে হামাগুড়ি দিয়া হলো মসজিদে এসে আগে ভাগে এসে সালাত আদায় করার চেষ্টা করতো, সুবহানাল্লাহ এতটুকু ফজিলত। সালাত না পড়ে আল্লাহর ওলি কখনো হতে পারে না, আল্লাহর উইলায়াত লাভের সর্বোত্তম মাধ্যম তো ইমান, তো ইমান তো আর বলতেই হয় না, ইমানের পরে ইমানের লাভের, ইমান আনয়নের পরে সর্বোত্তম মাধ্যম যেটা তা হচ্ছে কোনটা, সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ فإنك لا تسجد لله سجدة إلا رفعك الله بها درجة وحط عنك بها خطيئة. তুমি বেশি বেশি করে সিজদা করো, ওই এক সাহাবীকে বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তুমি যদি সিজদা করো, একটা সিজদা করলে আল্লাহ পাক এর বদলে তোমার এক গুনাহ মাফ করবে, তোমার একটি পদমর্যাদা বৃদ্ধি করবে। এই সজদা আসল, এবারে ফরজ সালাত ছাড়া যদি মানুষ নফল সালাত 10 কোটি বার পড়ে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা নেই। তাই সালাতে আমাদের সকলকে অগ্রসর হওয়া দরকার, আগে ভাগে সালাতে যাওয়া দরকার। আর এই অনুচ্ছেদে আলোচনা আজান, আল্লাহ যদি তৌফিক দিয়ে আজান দিবেন, তবে আজান দেওয়ার আগে আজানটা ঠিক করবেন, শুধু সুর দিলে হয় না, অনেকে বলে আজান সুর বলো, হেলা শুদ্ধ না, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? আওয়াজ কিন্তু সুন্দর, মানে খুব সুন্দর হয়েছে, সেটা আর বুঝতে পারছি না কি সুন্দর হইল, সুন্দর হয়েছে ঠিকই, কিন্তু কি হলো, সুর সুন্দর হয়েছে কিন্তু আজান তো সুন্দর হয়েছে, এই জন্য পড়া সুন্দর করবেন। আদান দেওয়ার আগে দেখবেন আপনার আদানটা ঠিক আছে কিনা, শুধু আওয়াজ সুন্দর হওয়া হলেই হয় না, আসল জিনিস শাব্দিক উচ্চারণ, তারপরে নিয়মকানুন, ওগুলো নেই। আওয়াজ সুন্দর না কিন্তু আদান সুন্দর, আলহামদুলিল্লাহ আওয়াজ আসল না, তবে উভয়টাই যদি হয় তো আলহামদুলিল্লাহ, এটা হলো শুনে সোহাগ, কিন্তু আসল নাই আর এমনি সুন্দর, লাভটা কি হলো, কথা বুঝছেন আপনারা? আসল নাই, মেইন জিনিস ফাউন্ডেশন মজবুত, আলহামদুলিল্লাহ। ফাউন্ডেশন নাই তো যতই সুন্দর হোক কি ভাইদা, এনে লেভেল দেখিয়ে দিল, বিল্ডিং একটা বানিয়ে দেখিয়ে দিল, কিন্তু তার ভিত্তি মজবুত না। 50 বছরের পরিবর্তে 10 বছর, ঠিক না? আল্লাহুল মুস্তাআন, এরকম হবে না। খুকলা ওই স্ফীত এরকম হবে না, মজবুত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আরেকটি হাদিস এক্ষেত্রে দেখেন আদান দ্বারা দেন, যদি সুযোগ হয় আদান, আল্লাহুম্মা লাকাল হামদ, লজ্জা নেই, আদান দিতে তো ভালোই। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন আবি সাসা, আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন আবি সাসা বলছেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ইন্নি আরাকা তুহিব্বুল গনম ওয়াল বাদিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি বকরি ভালো পাও, ছাগল, ওয়াল বাদিয়া আর গ্রাম এলাকা, বধু এলাকা ভালো পাও। ফাইদা কুনতা ফি গনমিকা আও বাদিয়াতিকা ফাআযানতা লিসসালাহ ফারফা সাওতাকা বিন নিদা, যখন তুমি তোমার বকরির কাছে থাকো কিংবা বাদিয়ে থাকো গ্রামে, আর যদি আদান দো, আদান তালি সলা, তাহলে বিষময়ে তুমি তোমার আওয়াজ বড় করবে, উঁচু শব্দে আদান, ফারফা صوتك بالنداء فإنه لا يسمع صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة কারণ মুয়াজ্জিন আযান যেই শুনুক, চাই জিন চাই মানুষ চাই কোনো কিছু, যদি মুয়াজ্জিন আযান দেয় তার আওয়াজ যত কিছু শুনবে, জিন শুনবে, মানুষ শুনবে বা যে কোনো বস্তু শুনবে, সবকিছুই তার পক্ষে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। তাই তুমি আওয়াজ উঁচু করে আদান দিবে। আর বর্তমানে তো মাইক্রোফোন, আওয়াজ সুন্দর হলেই হয়, আওয়াজ আপনার আওয়াজ ও বড় করে নিচ্ছে একদম সহজ, তবুও আওয়াজ বড় করলে ভালো, চেষ্টা করবেন। এটা হলো হাদিসটি বলছেন রাওয়াহু মালিকুল বুখারী ওয়া নাসাঈ ইবনে মাজাহ, সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে বলেছেন, লা ইয়াসমাউ সাওতাহু শাজারুন ওয়ালা মাদারুন ওয়ালা হাজারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ইল্লা শাহিদালা, মুয়াজ্জিনের সাউত আওয়াজ যদি গাছ শুনে, যদি কোনো মাটি শুনে, মাটির ইট শুনে, পাথর শুনে, জিন শুনে, ইনস শুনে, সবাই কিয়ামতের দিন তার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। তাহলে দুটি জিনিসের ক্ষেত্রে স্পষ্ট আছে সাক্ষ্য দিবে, এক আদান, আপনার আদান যত জিনিস শুনবে সবাই সাক্ষ্য দিবে, আর আরেকটা আমরা হজে আর উমরায় যাই না, লব্বাই বলি, তালবিয়া, এমনি তাকবীরের কথাও আছে, তালবিয়া, তাকবীর, তাকবীর, তালবিয়া, উঁচু শব্দে বললে যত জিনিস আপনার এই তালবিয়া শুনবে সবাই কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। কিন্তু আমাদের অনেক ওই উনায় যায় কথা বলে না, বিজা এহরামের অবস্থায় বিজে তো কি ফায়দা হল, এহরামের অবস্থায় আওয়াজ উঁচু করে তুমি তলবিয়া পাঠ করবে না, ওখানে কি নৌ, এখানে দেখা যায় মাশা আল্লাহ, ওখানে গেলে হজে গিয়ে বোধ হয় নৌ, উমরায় গেলে নৌ, তালবিয়া বের হয় না, অল্প সময়ের সফর উমরা। মিখাত থেকে খালাস কাবা দেখেছো, কাবা পর্যন্ত পৌঁছে গেছো, তাও শুনো খালাস তলবিয়া নেই, তো ওখানে তলবিয়া মুক্তিকে তলবিয়া বের হয় না। শুধু উমরা করলে হবে না, উমরার তরিকা নিয়মিত জানবেন, আমল করবেন, তাহলে ফায়দা হবে। আচ্ছা দেখেন আরেকটি রেওয়ায়, يغفر للمؤذن منتهى اذانه ويستغفر له كل رب ويابس سميع سبحان الله يتفضل مؤذن خطا কুচরি মাফ হবে তার আওয়াজের না আযানের আওয়াজের সীমা অনুযায়ী والله اعلم كده আর তার জন্য তরল বীজা শুকনা যত জিনিস আছে যারা তার আওয়াজ শুনবে সবাই তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, ওইটা তো সাক্ষ্য দিবার ইস্তিগফার। শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন হাদিস সহীহ, এখানে বলছেন রাওয়াহু আহমদ বিসনাদিন সহীহ ওয়া ত্বরানী বিল কবীর, শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিস সহীহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ফজল মানে মুয়াজ্জিনের কত ইজ্জত রেখেছেন। তাই আযান শিখা দরকার, আপনাকে বলো আযান দেন আটকে গেলেন হবে, একটু প্র্যাকটিস করবেন। আপনি গান বাদ্যযন্ত্র বাজান প্র্যাকটিস করেন কিনা, আস্তাগফিরুল্লাহ কিছুই বুঝে না জাহিল, উনি করতে দেয় আযান দিবে, আযানটা আযানের প্র্যাকটিস নেই, সালাতের প্র্যাকটিস নেই, আলহামদুলিল্লাহ প্র্যাকটিস নেই, আত্তাহিয়াত প্র্যাকটিস নাই। প্র্যাকটিস যদি থাকতো তাহলে বাংলাদেশের মুসলমান যারা যদি বলি আমি 90% মানুষের পড়া আলহামদুলিল্লাহ শুদ্ধ না একদম পরিপূর্ণ, হয়তো মিথ্যা হবে না। আত্তাহিয়াত জান খুব কম সংখ্যক মানুষের যাদের যাদের পড়া শুদ্ধ, হয়তো মাদ্রাসায় পড়েছে বা মুক্ত হয়ে পড়েছে, ভালো কোন মুদ্রিসের কাছে পড়েছে, বেশিরভাগ নেই। সারা বিশ্বের কথা আমি বলতে পারছি না, আমি আমার রুনাইজার কথা বলতে পারছি, আমি এখানে যাচাই করি দেখি কি অবস্থা। আপনারা কি বলবেন জানি না, সত্য না মিথ্যা হবে আমার কথাটা, আপনারা নিজেরা দেখুন যারা পড়ায় পড়া অথবা যারা পড়ায় না দেখেন। আল্লাহ হেফাজত করুন, নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। তাই আযান সহ আযানও ঠিক করা দরকার, সালাত ঠিক করা দরকার, শুদ্ধ করবেন। ইয়া রব তুমি তৌফিক দাও। আসেন আরো অনেক ফজিলত কয়টা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন অন্য রিওয়ায়েত এসেছে বরা বিন আজিম কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আন নবিয়্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله وملائكته يصلون على الصف المقدم والمؤذن يغفر له مدى صوته ويصدقه من سمعه من رب ويابس وله مثل اجر من صلى معه. رواه احمد والنسائي باسناد حسن جيد. شيخ الباني বলেন صحيح لغيره. বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ফেরেশতাগণ যারা প্রথম কাতারে প্রথম সারিতে দাঁড়ায় সালাতের জন্য তাদের উপর সালাত পাঠ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুন, ফেরেশতাগণ সালাত পাঠ করেন, আল্লাহ সালাত পাঠ করেন, মানে আল্লাহ সালাত পাঠ করেন কি, আল্লাহ পাক তার কথা গুণগান বর্ণনা করেন আর সে মুআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরেশতাগণ সালাত পাঠ করেন, সাল্লুন আলা সফিল মুতাকাদ্দাম, তাদের জন্য ইস্তিগফার রহমত ছে আল্লাহর কাছে দোয়া করেন। আর বলছেন ওয়াল মুআযযিনু ইগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিনের আওয়াজ অনুযায়ী তার গুনাহ মাফ করে দেয়া হয়। তার আওয়াজ যত কিছু শুনবে শুকনো হোক বা ভিজা হোক সবকিছুই তার আওয়াজ শুনে তার সত্যায়ন করে, বলে তুমি সত্য বলেছ, সুবহানাল্লাহ। ওয়ালাহু মিসলু আজরি মান সাল্লা মা, যারা তার আওয়াজ শুনে, আযানের আওয়াজ শুনে মসজিদে উপস্থিত হয়, তারা যত লোক এসেছে সলাত আদায় করে রব্বুল আলামিন সকলের সওয়াবের সমান সওয়াব এক্সট্রা মুয়াজ্জিনকে দান করেন। আল্লাহ মুয়াজ্জিন মুমতাজ, যদি নিয়ত খালিস হয়, নিয়ত হয় সব বেকার, ইয়াদ রাখবেন। কিন্তু যেকোনো জিনিস আমি এখানে দর্শ পেশ করছি, যদি আমার নিয়ত যদি খালিস হয় আলহামদুলিল্লাহ, নিয়ত খালিস না হলে মুশকিল, কোন ফায়দা আছে? এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার যত নিজের কাছাকাছি লোক, যত পুরাতন ছাত্র, নতুন ছাত্র, যারা আমার মনে করে ছাত্র, অথবা যারা ছাত্র না দিনী ভাই, সবাই আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার নিয়ত খালিস রাখে। ইজ্জত দুনিয়ার ইজ্জত কিছু না, আজকে দেখলাম হ্যাঁ মারা যাওয়ার পর শেষ। আচ্ছা, আমি আমার কথা বললাম, যেহেতু আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছে, আপনারাও আপনাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য এই মুহূর্তে দোয়া করছি, আপনাদের যেন আল্লাহ পাক নিয়ত খালিস করে দেন, আমারও আল্লাহ পাক যেন নিয়ত খালিস করেন। ওলামায়ে কেরাম দোয়াত যারা রয়েছেন হকের পথে আহ্বান করছে, আল্লাহ যেন তাদের সকলের নিয়ত খালিস করে দেন। কারণ আল্লাহ যদি মানুষের উপর রহম করে, সমস্ত সৃষ্টির উপর রহম করে দেয়, তার বিন্দুমাত্র কমবে নাকি? তো আমরা দোয়া করতে পারি সকল দোয়াদের জন্য আল্লাহ পাক নিয়ত খালিস করে, আর সকলকে যেন রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান করেন, যাবতীয় ইবাদতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সম্পাদন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অন্য রিওয়ায়েত এসেছে, আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিন মুতামান, ইমাম দামিন জিম্মাদার মুসল্লিদের, মুক্তাদি যারা তাদের জিম্মাদার। কিন্তু এই জন্য কেউ যেন মনে না করে যে সে যেহেতু জিম্মাদার, তাই আমরা আর কিছুই পড়ব না, আমরা সব পড়ি কিনা। তাই ইমাম হচ্ছে আমাদের লিডার, এই হিসেবে মামিন। যদি আমি ইমামের আগে যদি আমি সাজদায় যাই, নামাজ হবে? স্বেচ্ছায় গেলে নামাজ হবে না, বাই চান্স ভুলে গেছ, সেটা ভিন্ন কথা। কেউ যদি স্বেচ্ছায় আগে ভাগে রুকু মাখালে আনা ইমামের আগে আজকে চলে যাই, স্বেচ্ছায় নামাজ বাদ নামাজ হবে না, আর অনিচ্ছায় গেলে হবে, এর কথা আছে, বুঝতে পারেনি আগে চলে গেছে সাহ, পরে ইমাম গেছে, মানে মুশকিল। কিন্তু ইচ্ছা স্বেচ্ছা আজকে আমি ইমাম হলো, তাহলে ইমাম আমিন, বাকি সব আমরা করি। ইমাম বলে আল্লাহ আকবর, আপনি বলেন আল্লাহ আকবর, বলেন কিনা? ইমাম বলে সুবহান রাব্বিয়াল আযীম, আপনি বলেন কিনা? ইমাম বলে সুবহান রাব্বিয়াল আলা, আপনি বলেন? ইমাম বলে সামি আল্লাহ ওয়া লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আচ্ছা, এক্ষেত্রে মতবিরোধ, কিন্তু অনেক উলামা বলছেন মুক্তাদিও সামি আল্লাহ ওয়া লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলেন, বুঝছেন? তাই আমি সামি আল্লাহ ওয়া লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলার পক্ষে। ইমাম বলে সামি আল্লাহ ওয়া লিমান হামিদা, আর কি বলে? রব্বানা লাকাল হামদ। তো মুক্তাদিও বলবে সামি আল্লাহ ওয়া লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এটা উত্তম, আমার কাছে বেশি স্পষ্ট হয়েছে, বললাম আলিমদের মতবিরোধ। আচ্ছা আসেন, বাকি ইমাম আত-তাহিয়াত পড়ে, আপনি আত-তাহিয়াত পড়েন, পড়েন কিনা? তো বাকি কোনটা রইল? শুধু কেরাত, সব কিছু করে আর কেরাত পড়তে অসুবিধা হয়ে যায়, এই হলো মুশকিল, ঠিক না? তাইলে এখানে কথা, ওই দলিল থাকার কারণে মারপেট, তাই মারপেট হলে কি হবে? যেটা বেশি স্পষ্ট সব গ্রহণ করবেন আপনি, যেটা বেশি স্পষ্ট ওইটা গ্রহণ করবেন। কেন ওই লড়াই ফাসাদ? খালাস, তোমার বুঝে আসছে না, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান। যখন তোমার বুঝে আসবে তখন তুমি পড়বে, লা সলাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রাকে প্রশ্ন করা হলো, ইয়া আবু হুরায়রা, আমরা যখন পিছনে ইমাম, আমরা তো অনেক সময় ইমামের পিছনে থাকি, তখন তিনি বললেন ইকরা বিহা ফি নাফসিকা, তুমি মনে মনে পড়ে নেবে। আমরা যখন ইমামের পিছনে জোরে পড়ি না আস্তে পড়ি, আমি বলেছি আলিমদের মতো বিরোধ, বাকি সব কাজ করি। আর এখানে এসে কাল এই জন্য বলে এখন পড়বো না, কোন কেউ কেউ আছে ইমাম দামিন এই হাদিস দিয়ে পেশ করে, আমি বললাম কয়েজ ইমাম দামিন মুমতাজ, তো বাকি সব করার এখানে করো না, তাহলে অন্যান্য হাদিস দেখতে হবে। তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া উচিত বা পড়া জরুরি। দ্বিতীয় নম্বর অংশ এই থেকে ওয়াল মুআযযিনু মুতামান, মুআযযিন হলো আমানতদার, মুআযযিন আমানতদার, বুঝতে পারছেন? মুআযযিন ওয়াক্ত হওয়ার পরে আযান দিবে, এটা সে আমানতের দায়িত্ব পেয়েছে, গড়বড় করবে না। মুআযযিন মুতামান, তার উপর আমানতের দায়িত্ব অর্পণ করা হয়েছে, ওয়াক্ত হওয়ার আগে আযান দিবে না। যেমন বিশেষ করে ফজরের সালাত, আচ্ছা বলেন তো অনেক মানুষ আমাদের সাথে তো গড়ি আছে বড়ি আছে সবই আছে আলহামদুলিল্লাহ, তবু অনেক মানুষ আজানের দিকে খেয়াল করে, ঠিক না? যেমন নফল রোজা রাখে, নফল রোজা রাখে কিনা, না সব শুধু ফরজ রোজাই, ফরজ সিয়াম যখন তখন তো আপনারা খেয়াল করেন, নফল সিয়ামের সময় তো একটা মানুষ নফল রোজা রাখবে, মুয়াজিন আজান দিয়েছে কিনা, যতক্ষণ আওয়াজান না দিয়ে ততক্ষণ খাবে। এখন মুয়াজিন কি করেছে, দুই মিনিট লেট, তিন মিনিট লেট, পাঁচ মিনিট লেট, আমার আদারি আদায় হলো? ফজরের সালাত খুব গুরুত্ব, আজানের গুরুত্ব বেশি। আপনি মুয়াজিন আজান দিলেন পাঁচ মিনিট পরে, এখন আজান হয়নি, সে খাচ্ছে দশ মিনিট পর, এখন আজান হয়নি, তো জিম্মাদার কার, জিম্মাদার কে? মুয়াজ্জিন। তো তুমি আজান আজানের দায়িত্ব নিয়ে করো, আল মুয়াজ্জিন মুতামান, আমার উদ্দার। অন্যদিকে ওয়াক্ত হওয়ার আগে যদি আজান দিয়ে দেয়, পাঁচ মিনিট আগে আজান দিয়ে, দশ মিনিট আগে আজান, তাহলে এই অবস্থায় ওয়াক্ত হওয়ার আগে যদি আজানে আজান হলো, এই তো এই বছর বা এর আগের বছর আপনাদের এখানে আশ্রফিয়ার দিকে কোন এক মসজিদে ওই রমজানে মাগরিবের ওয়াক্ত হওয়ার দশ মিনিট আগে আজান দিয়ে দিয়েছে, এখানে কেউ আছেন কিনা? সাক্ষী রিয়াহান, আচ্ছা রমজানে আমার মানুষ তো আজান দেখছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তো কেউ কেউ খেয়েছে কেউ খায়নি, বলে এখনো সময় হয়নি। তো মুয়াজ্জিন মুতামান আমানতদার, কিন্তু আমি আপনাদেরকে বলি ওইটা তো বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, মানুষ মুয়াজ্জিনের আজানের উপর নির্ভর করত মানুষের। বর্তমানে আপনাদের আমাদের সকলের কাছে ঘড়ি আছে আলহামদুলিল্লাহ, আছে না? এই তো আমার আমার ঘড়িতে নমাজের সময় আছে, আর এমনি সব জায়গায় ক্যালেন্ডার পাওয়া যায়, ক্যালেন্ডার মজুদ। তাই মুয়াজ্জিনের উপর আপনারা তেমন নির্ভর করবেন না, আপনারা নিজেরা নিজেদের উপর নির্ভর করবেন, কারণ গড়বড় করে বেশি। আর এই সব মসজিদগুলিতে হয়তো কিছু লোক আছে ভালো না, এর বেশিরভাগ আদান আদান আর ইমামতির নমাজের সময়ের কোন ভ্যালু নেই, আমরা দেখতে পাচ্ছি আদান দশ মিনিট পর, পাঁচ মিনিট আগে আদান, এদের উপর নির্ভর করবেন আপনারা। আল্লাহ ঘড়ি দিয়েছেন আলহামদুলিল্লাহ সময়, এগুলি দিকে চলবেন, ফজরের সুন্নত আগে আগে পড়বেন না, নিয়মিত পড়বেন, যারা ঘরে পড়ে সুন্নত খেয়াল রাখবেন, তাহাজ্জুদের সালাত এরকম আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে, নফল সিয়াম যদি কেউ রাখে এই হিসাবে, তবে মুয়াজ্জিন যদি দেখেন সঠিক টাইমে আলহামদুলিল্লাহ আল্লাহ রাখেন সঠিক টাইমে আজান দিয়েছে, ঠিক আছে, সঠিক টাইমে নাই যেমন মাগরিবের আজান, কেউ কেউ আমাদের দেশে আছে মাগরিবের ওয়াক্ত হওয়ার পরেও আরো পাঁচ মিনিট পর অথবা তিন মিনিট পর আজান দেয়, এটা আবার কোনটা? তারা বলে সতর্কতা, এই সতর্কতা কি আল্লাহ রসুল সাল্লাম বুঝেননি? আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন সূর্য যখন এদিকে অস্ত যাবে, খালাস ফাকাদ আফতারা সাইম, রোজাদার সাইমের ইফতারি হয়ে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান পড়ো না, তোমার সতর্কতা পড়ো, এগুলা হচ্ছে সুফিদের কাজ। সুফিদের কাজ ফজরের সালাত, ফজরের আজান তার পাঁচ মিনিট পর দে, সতর্কতামূলক, অথবা পাঁচ মিনিট আগে দে ফজরের আগে। কি করে শুনেন, পাঁচ মিনিট আগে বলবে খাবার বন্ধ করুন, পাঁচ মিনিট পরে আজান দে, আর মাগরিবের সময় পাঁচ মিনিট পর বা তিন মিনিট পর আজান দে। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা? এটা নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে পেরেছো ওয়াক্ত হয়ে গেছে, খালাস, পাঁচ মিনিট আগে খাবার বন্ধ করুন, বন্ধ করুন, মারে বন্ধ, একদম বন্ধ, শেষ। পরে দেখা যায় আরো বসে আছে, বুঝলে, খামোশ, আজান দিচ্ছে না। এটা হলো সুফিদের কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় গড়ি গড়ি কিছুই ছিল না, মানুষ এরকম ওই সুবে সাদিক কোন সময় অনুমান করার নাই, সরাসরি বুঝে অর্ডার দিত, বুঝছেন, দেখে সুবে সাদিক সূর্যাস্ত গেছে সরাসরি দেখেন। বর্তমানে আমাদের সম্ভব যে একদম একুরেট হিসাব কম্পিউটার। যাই হোক, ওয়াল মুআযিন মুতামান, মুআযিন হচ্ছেন আমানতদার। মুআযিন গড়বড় করলে হবে না, তোমার ফজিলত বেশি, আর যদি গড়বড় করো তাহলে তোমার গুনাহ হওয়ার কথা বেশি। সঠিক সময় আজান দিবে, গড়বড় করবে না, নিয়মতান্ত্রিক। ওয়াল মুআযিন মুতামান, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআযিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইমামদেরকে সঠিক পথ দেখাও আর মুআযিনদেরকে ক্ষমা করো। ফ্যাক্টরিচেন মুআযিন যদি সে চেষ্টা করে আমার থেকে যেন ভুল না হয়, তবু বাই চান্স ভুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে গেছেন, আল্লাহুম্মা ওয়াগফির লিল মুআযিনিন, মুআযিনকে আল্লাহ, মুআযিনদেরকে আল্লাহ তুমি মাফ করো। কথা বুঝতে পারছেন? কিন্তু তুমি চেষ্টা নাই, এমনি বস মেরে দিয়েছে। আবার কিছু মুআযিন আর কি বুঝে না, শুনে আজান বাইরে দিয়েছে কিনা, এই জায়গায় এই সৌদিতে আপনারা দেখেছেন কিনা, এরা নিজে নিজের উপর তাদের রাস্তা নাই, ঘড়ি ঠিক আছে কিনা দেখে না, ক্যালেন্ডার ঠিক আছে কিনা, এরকম আত্মবিশ্বাস নাই, আর অন্ধবিশ্বাস। এটা মুআযিনের উপযোগী না, এটা আবার দুঃখের ব্যাপার, কিছু মানুষ আছে জাহিল মূর্খ, বলে সৌদিরা এরকম করে, আছে না, মানে বাংলাদেশি বলে সৌদিদেরকে দেখে যাবে। আচ্ছা বলেন তো, সৌদি দলিল না আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বুঝতে পারছেন, খবরদার গড়বড় করবেন না, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সহি সুন্নাহ উপর আমরা যেন চলি। বারাকাল্লাহু ফিকুম। আরেকটি রওয়ায়াত বলি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআযযিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মুআযযিনদের ঘাড় সবার চেয়ে বেশি লম্বা হবে। হাদিসটি মুসলিম, কিন্তু কি রকম হবে এটা আমাদের বুঝার কি বা কে বুকে মা عندك, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপর তুমি বিশ্বাস করো, কারণ কিয়ামতের ব্যাপার আলাদা, দুনিয়ার মতো না, তাই না? দুনিয়া সব চুরমার করে ধ্বংস করে দিয়ে রব্বুল আলামিন আবার পুনরায় এই সৃষ্টি আবার সৃষ্টি করবেন, ঠিক না? অতএব বলো না কিরকম ঘাট, কেউ কেউ হয়তো এরকম বলেছে এরকম, আমি বলে এটা কেন যাবো, যেটা আমাদের বুঝে আসে না, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর বিশ্বাস করি, কিয়ামতের দিন তাদের ঘাড় লম্বা হবে কেন সবাই দেখতে পাবে, এটা বেশি স্পষ্ট, সবাই দেখতে পাবে, হ্যাঁ মুআযযিন মসজিদ ফুলা, এটা অমুক মসজিদের মুআযযিন, অমুক মসজিদের মুআযযিন, সুবহানাল্লাহ। তাই ইজ্জত বড়, দুনিয়ার ইজ্জত বড় না আখেরাতের ইজ্জত বড়, আল্লাহু আকবার, তোমার ইজ্জত বড়। এবারও যদি বলি, যদি মুআযযিনদের এরকম ইজ্জত হয়, আল্লাহর দরবারে, তাহলে তারা যারা হকের দিকে লোকজনকে আহ্বান জানাচ্ছে, হকের পথ দেখাচ্ছে, বেদাত থেকে দূরে সরার জন্য মানুষদেরকে লোকজনকে মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছে, শিরিক থেকে দূরে সরার জন্য মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছে, আর তাদের কথা শুনে বিভিন্ন ঘাত প্রতিঘাত উপেক্ষা করে লোকজনকে তারা হকের পথে আহ্বান জানাচ্ছে, ওদের ফজিলত কতটুকু হবে? বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমরা পিছনে থাকবো না, আমরা সবাই হকের পথে অগ্রসর থাকবো। বলেন ইনশাআল্লাহ, হকের দিকে লোকজনকে আহ্বান করব, বেদাত নিজে করব না এবং অপরকেও বলবো সেও যেন না করে। শুধু এরকম হবে না, বিজয় ইমানদার হলে হবে না, স্ট্রং হন। এজন্যই বর্তমান জমানার এই অবস্থা। আমার বিল মারুফ নাহি আনিল মুনকার নাই, সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজ থেকে বারণ করি না আমরা, যার ফলে আমাদের সারা বিশ্বের মুসলমানদের এই অবস্থা। ইয়া আল্লাহ তুমি হেফাজত করো। হালকা বিষয়কে আপনি তুচ্ছ ভাববেন না, কারণ হালকা বিষয় পরবর্তীতে বড় হয়। একদম শুরুতেই বলেন এটা হালকা, ছেড়ে দাও, হয় না। যত সাধ্য চেষ্টা করবেন যে যতটুকু পারি নিজ তৌফিক অনুযায়ী হকের প্রতি আহ্বান করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও, হকের প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, وتب علينا إنك أنت التواب الرحيم، وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.